রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি একজন আল্লাহ ভীরু নেক মেয়ের কথা। কোনো এক রাতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খাদেমকে সাথে নিয়ে তিনি হাঁটছিলেন এবং তারা বেশ লম্বা সময় ধরে চলছিলেন, ফলে তারা ক্লান্ত হয়ে গিয়েছিলেন। কাজেই তারা বিশ্রাম নেওয়ার জন্য একটি দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে বসলেন এবং সেখানে তারা বিশ্রাম নিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যিনি খাদেম ছিলেন, ভৃত্য ছিলেন, তিনিও সঙ্গে বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। রাতের এই টহলগুলো, রাতে না ঘুমিয়ে মুসলিমদের অবস্থা পরিদর্শন করতে বের হওয়া এবং বিভিন্ন স্থানে যাওয়া, এটা খুবই কষ্টকর একটি বিষয় ছিল। সারাদিন তারা বিভিন্ন রকমের কাজ করেছেন, কাজের পর রাতে বিশ্রাম না নিয়ে তারা মুসলিমদের অবস্থা পরিদর্শনে বের হয়েছেন। এরপর যখন রাত গভীর হয়ে আসতো তখন তারা বাড়িতে ফেরত এসে রাতের সালাতে দাঁড়িয়ে যেতেন। যে দেয়ালটিতে ওমর ইবনে খাত্তাব তিনি ঠেস দিয়ে বিশ্রাম নেওয়ার জন্য বসেছিলেন সেই ঘরটি ছিল একজন মা এবং তার মেয়ের, বাড়িতে কোনো পুরুষ ব্যক্তি ছিলেন না এবং তারা কেউ বিবাহিত অবস্থাতেও ছিলেন না। সেই মা ছিলেন বিধবা অথবা তালাকপ্রাপ্তা এবং সেই মেয়েটি সে কুমারী মেয়ে ছিল, তার বিয়ে হয়নি। ওমর ইবনে খাত্তাব ঘরের বাইরে থেকে ভেতরে কী কথা হচ্ছে সেগুলো শুনতে পাচ্ছিলেন। সেই মা তার কন্যাকে বলছিলেন, তার মেয়েকে বলছেন যে তুমি এই দুধের সঙ্গে পানি মেশাও। মেয়ে তখন তার মাকে বলছে, তুমি কি এই ব্যাপারে আমিরুল মুমিনিনের নির্দেশ চাও না? মা বললেন, সেটা কি? মেয়ে বললেন যে ওমর ইবনে খাত্তাব তিনি হুকুম করেছেন দুধের সঙ্গে ভেজাল মেশানো যাবে না, দুধ পাতলা করা যাবে না, দুধের সঙ্গে পানি মেশাতে তিনি নিষেধ করেছেন। মা বললেন যে ওমর তো এখন আমাদের আশেপাশে নেই, তিনি আমাদেরকে দেখছিলেন না শুনছিলেন না, কাজেই তুমি এর সঙ্গে পানি মেশাও। মেয়ে বলল যে আমি এমন কোনো মানুষ হতে পারবো না যে প্রকাশ্যে ওমর ইবনে খাত্তাবের আদেশ পালন করে আর গোপনে সেটাকে অমান্য করে। সে তার মায়ের অবাধ্য হলো, কিন্তু মায়ের অবাধ্য হলো এই কারণে যে সে খলিফার অবাধ্য হতে চায় না। যিনি খলিফা, যিনি আমিরুল মুমিনিন, তিনি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের বাস্তবায়নকারী, তিনি এই জমিনে আল্লাহ তাআলার হুকুমগুলোর প্রতিনিধি, হুকুমগুলো যেন নিশ্চিত করা হয় সেই বিষয়ের প্রতিনিধিত্বমূলক দায়িত্ব পালন করে আসছেন। কাজেই এই ক্ষেত্রে খলিফার আদেশকে পালন করা পিতামাতার আদেশ পালন করার থেকে উপরে। এবং একই সঙ্গে আরও আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আল্লাহর আইনের অবাধ্য হয়ে কোনো সৃষ্ট জীবের কথাকে মান্য করা যায় না, অর্থাৎ স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টিকে মান্য করা যায় না। ওমর ইবনে খাত্তাব তার ভৃত্যকে বললেন যে এই ঘরটিকে তুমি চিহ্নিত করে রাখো। পরদিন সকাল হলো, ভোরবেলা ওমর ইবনে খাত্তাব তার ভৃত্যকে বললেন যে ওই ঘরের বাসিন্দা কারা, তাদের বিষয়ে আমাকে একটু খবর নিয়ে এসে জানাও, আমি জানতে চাই তারা কারা এবং সেই মেয়েটি সে বিবাহিত কি না। ফিরে এসে ভৃত্য জানালো যে সেই মা এবং মেয়ে তারাই সেখানে বসবাস করে এবং সেই মেয়েটি সে অবিবাহিত এবং তাদের ঘরে উপার্জন করার মতো কোনো এবং তাদের ঘরে কোনো পুরুষ ব্যক্তি নেই। ওমর ইবনে খাত্তাব সেই সংবাদ শুনে তার ছেলেদেরকে ডাকলেন এবং ডাকার পরে বললেন, হে আমার সন্তানরা, ছেলেরা, তোমাদের মধ্যে কি কেউ আছো যে এখন বিয়ের কথা চিন্তা ভাবনা করছো, যার কোনো স্ত্রী প্রয়োজন? ওমর নিজের সম্পর্কে বললেন যে আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই, নয়তো আমি বিয়ে করতাম। আবদুল্লাহ ইবনে ওমর এবং আব্দুর রহমান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা বললেন যে আমাদের স্ত্রী রয়েছে এবং আমরা তাতে খুশি, সুতরাং তারা বিয়েতে আগ্রহী ছিলেন না। আসিম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বললেন পিতাজি, আমার কোনো স্ত্রী নেই, আমি বিয়ে করতে চাই, আমার বিয়ে দিয়ে দিন। কাজী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আসিমের সঙ্গে সেই মেয়েটিকে বিয়ে দিয়ে দিলেন এবং তাদের ঘরে একটি কন্যা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন। কাজী সেই মেয়েটির অবস্থান থেকে যদি আমরা চিন্তা করি, সে একটি সাধারণ নেক আমল করেছে, দুধের সঙ্গে ভেজাল না মিশিয়ে পানি না মিশিয়ে খলিফার আদেশকে মান্য করেছে এবং খলিফার আদেশকে মান্য করার মাধ্যমে সে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকেই পালন করেছে। এই ক্ষেত্রে সে তাকওয়ার পরিচয় দিয়েছিল, কিন্তু তার ধারণাতেও ছিল না যে এই কাজটি পরবর্তীতে কত বড় আকারে বিবর্ধিত করে তার নেকি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় পুরস্কার তাকে দান করবেন। সে খলিফার পরিবারের সদস্য হওয়ার সৌভাগ্য লাভ করল, খলিফার সন্তানকে সে তার স্বামী হিসেবে পেয়ে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি হয়ে গেলেন তার শ্বশুর। আমরা এবারে সামনের একটি ঘটনার দিকে যাচ্ছি, আরেকজন ওমরের ঘটনার দিকে আমরা যাচ্ছি। ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তিনি ছিলেন বনু উমাইয়ার বংশের একজন খলিফা। খুলাফায়ে রাশিদিন তাদের অন্তর্ভুক্ত চারজন খলিফা আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পরবর্তী নেককার খলিফা হিসেবে যাকে উলামায়ে কেরাম চিহ্নিত করেছেন তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ। তাকে পঞ্চম খলিফা হিসেবে উলামায়ে কেরাম চিহ্নিত করেছেন এবং ওমর ইবনে আব্দুল আজিজ তিনি এত নেককার ছিলেন, তার সময়ের ঘটনাগুলোকে, তার কাজকে মানুষকে ওমর ইবনে খাত্তাবের দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিত। লক্ষণীয় হচ্ছে যে তাদের নামও ছিল এক, দুইজনেই ছিলেন ওমর। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তাকে ওলামা একরাম চিহ্নিত করেছেন, তিনি ছিলেন একজন মুজাদ্দিদ, একজন পুনর্জাগরণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক 100 বছরের মধ্যে এই উম্মতে এমন কিছু ব্যক্তিকে পাঠান, এমন কিছু ব্যক্তিকে মনোনীত করেন যারা ইসলামকে পুনরুজ্জীবিত করে, ইসলামকে, দিনকে পুনরুজ্জীবিত করে। আবু দাউদ শরীফে হাদিসটি এসেছে। মুসলিমদের এই 1400 বছরের বেশি ইতিহাসে ওলামা একরাম কখনোই সর্বসম্মতভাবে কোনো ব্যক্তির উপরে নিশ্চিত হতে পারেননি যে এই শতকে, গত 100 বছরের মধ্যে কে হচ্ছেন এই উম্মার মুজাদ্দিদ। বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিদেরকে তারা ধারণা করেছেন যে হয়তো বা তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে পুনর্জীবিত করেছেন, কিন্তু যার সম্পর্কে ওলামা একরাম সর্বসম্মতভাবে একমত হয়েছেন তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তার খিলাফতের সময় এরা খুব বেশি ছিল না, মাত্র 2 বছরের কিছু বেশি সময় তিনি খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তিনি ইসলামী বিশ্বে একটি বিপ্লব সৃষ্টি করেছিলেন, একটি জোয়ার সৃষ্টি করেছিলেন, একটি জাগরণ সৃষ্টি করেছিলেন। তিনি ছিলেন প্রথম শতাব্দীর মুজাদ্দিদ। তিনি একবার বনু উমাইয়ার যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী ব্যক্তি ছিলেন, প্রভাবশালী ব্যক্তি, তাদেরকে দাওয়াত দিলেন, একত্রিত করলেন। প্রসঙ্গক্রমে বলতে হয়, বনু উমাইয়া যখন তারা খিলাফা গ্রহণ করলো, খলিফা নিয়োগ করার ব্যাপারে তারা রাজ পরিবারে যেভাবে নিয়োগ করা হয়, অর্থাৎ যিনি খলিফা তার পরবর্তী, তার সন্তান তার সন্তান, এভাবে একটি বংশানুক্রমিক বিষয় সেটাকে পরিণত করে ফেলেছিল, কাজে সেটা ছিল একটি রাজ পরিবার। তারা বিভিন্ন রকমের বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে উঠেছিল, তারা ধনাঢ্য ছিল, তাদের প্রচুর সম্পদ, সেই সময় মুসলিমদের হাতে প্রচুর সম্পত্তি এসেছিল, মুসলিমরা ছিল প্রাচুর্যশীল অবস্থায়, ফলে তারা খুবই উন্নত মানের খাবার গ্রহণ করত, দামি উৎকৃষ্ট বাছাই করা খাবার তারা গ্রহণ করত। এই সমস্ত ব্যক্তিদেরকে, অভিজাত ব্যক্তিদেরকে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি খাবারের জন্য দাওয়াত দিলেন, আমন্ত্রণ জানালেন তার প্রাসাদে, কিন্তু তিনি মনে মনে একটি ভিন্ন পরিকল্পনা করছিলেন। তিনি তাদেরকে দাওয়াত দেওয়ার পর অপেক্ষায় রেখে লম্বা সময় বসিয়ে রাখলেন, ঘণ্টার পর ঘণ্টা সময় তাদেরকে বসিয়ে রাখলেন, কিন্তু কোনো খাবার আসছে না। বনু উমাইয়ার যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিল তারা কিছু সময় ভদ্রতা করে অপেক্ষা করলো, একসময় তারা ক্ষুধার্ত হয়ে পড়ল, শেষ পর্যন্ত তারা চূড়ান্ত ধৈর্য হারিয়ে ফেললো এবং তারা জিজ্ঞাসা করতে শুরু করলো, খাবার কোথায়, খাবার আসছে না কেন? ওমর ইবনে আব্দুল আজিজ তিনি জবাব দিয়ে বললেন যে একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, খাবার আসছে, আর একটু সময় অপেক্ষা করুন। এভাবে বহু সময় চলে গেল কিন্তু কোনো খাবার আসছে না। এক সময় তারা বাধ্য হয়ে বলল যে কোনো কিছু একটা নিয়ে আসো, বিশেষ কোনো খাবার প্রস্তুত করার দরকার নেই, আমরা খুবই ক্ষুধার্ত, কিছু একটা আমাদেরকে খেতে দাও। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন চিন্তা করবেন না আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু একটি খাবার প্রস্তুত করছি। তারা বললেন সুস্বাদু কোনো খাবারের দরকার নেই, যে কোনো কিছু একটা দিলেই হবে, আমরা খুবই ক্ষুধার্ত। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তাদের জন্য খাবার পরিবেশন করলেন, সোয়াক পরিবেশন করলেন, এবং সেই খাবারটিকে তৎকালীন সময়ে সবচেয়ে সাধারণ মানের খাবার হিসেবে বিবেচনা করা হতো, একেবারে সাধারণ লোকেদের খাবার ছিল সেটা। বর্তমানের ভাষায় বলতে গেলে ডাল ভাত, এই ধরনের খাবার তাদেরকে পরিবেশন করা হলো। অভিজাত ব্যক্তি, তাদের সামনে এই খাবার পরিবেশন করা হচ্ছে, কিন্তু তারা ছিলেন এত ক্ষুধার্ত অবস্থায় যে তারা চেটে পুটে সব কিছু খেয়ে ফেললেন এবং খেয়ে তারা খুবই পরিতৃপ্ত হলেন, ক্ষুধার তাড়নায় সম্পূর্ণ খাবার তারা খেয়ে ফেললেন। ওমর ইবনে আব্দুল আজিজ তখন তাদেরকে লক্ষ্য করে বললেন যে মনে হচ্ছে এই খাবার আপনাদের খুবই পছন্দ হয়েছে, আমি দেখলাম যে আপনারা সবাই খুব পেট ভরে খাবারটা খেয়েছেন। তারা বললেন জি, আমরা খুবই তৃপ্ত হয়েছি। তখন ওমর ইবনে আব্দুল আজিজ তাদেরকে বললেন যদি এই সাধারণ মানের খাবার আপনাদেরকে তৃপ্ত করতে পারে, তাহলে কীভাবে আপনারা এত বেহিসাবি হতে পারেন, এত অমিতব্যয়ী হতে পারেন যে বহু ধরনের নানা রকম পদের খাবার গ্রহণ করার জন্য মুসলিম উম্মার অর্থ আপনারা খরচ করছেন, অপচয় করছেন, উন্নত খাবার গ্রহণ করার জন্য উম্মার অর্থ আপনারা অপচয় করছেন। কাজেই তারা যে উচ্চ বেতন লাভ করতেন, বাইতুল মাল থেকে ভাতা লাভ করতেন উচ্চ পর্যায়ের, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার পরিমাণ কমিয়ে দিলেন। বনু উমাইয়া তারা যে সমস্ত অতিরিক্ত সুযোগ সুবিধা লাভ করত সেগুলো তিনি বন্ধ করে দিলেন। এর বিপরীতে বর্তমান সময়ের একটি উদাহরণকে যদি আমরা সামনে রাখি, যে আমাদের দেশ একটি দরিদ্র দেশ, রাস্তাঘাটে বের হলেই আমাদের দেশের অবস্থা কী সেটা আমাদের চোখের সামনে ফুটে ওঠে। যখন উন্নয়ন কার্য পরিচালনা করার বিষয় আসে, তখন সরকার আমাদেরকে অজুহাত দিয়ে বলে যে আমাদের দেশ দরিদ্র, কাজেই এটা আমাদের সাধ্যের অতীত। কিন্তু অপরদিকে যখন ব্যক্তিগত পর্যায়ে খরচের বিষয় আসে, সরকারি কর্মকর্তাদের বিষয়ে কিংবা মন্ত্রী, আমলা, সচিব, তাদের প্রতি যখন খরচ করার বিষয় আসে, তখন আমরা দেখি আমাদের এই দরিদ্র দেশেই 75,000 টাকা বণ্টন করা হয় শুধুমাত্র তাদের মোবাইল সেট ক্রয় করার জন্য। সম্পদের কি নিদারুণ অপচয়! প্রত্যেক ব্যক্তির কাছ থেকে ভ্যাট হিসেবে বিভিন্ন স্থান থেকে কর গ্রহণ করা হচ্ছে, আমাদের পকেট থেকে অর্থ নেওয়া হচ্ছে, এবং এরপর সেই অর্থ সেই সমস্ত শাসক ব্যক্তিদের জন্য দেদারসে খরচ করা হচ্ছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বনু উমাইয়ার অভিজাত ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করলেন এবং তাদের অপচয়ের রাস্তা বন্ধ করে দিলেন, এবং তিনি তাদের বেহিসাবি চলাফেরার উপর এত কঠিন নিয়ন্ত্রণ আরোপ করেছিলেন, একসময় তারা তার উপরে বিরক্ত হয়ে উঠল এবং হতাশ হয়ে উঠল। তখন তারা নিজেদের মধ্যে একত্রিত হয়ে বলতে শুরু করলো, তোমাদের এই কঠিন অবস্থার জন্য তোমাদের উচিত নিজেদেরকে দোষ দেওয়া, অন্য কাউকে দোষ দেওয়া নয়। কারণ প্রথমত তোমরা বনু উমাইয়া থেকে এক ব্যক্তিকে নিয়ে এসে তাকে ওমরের একজন বংশধরের সঙ্গে বিয়ে দিয়েছ, এবং সেই বিয়ের ফলাফল তো আমরা দেখতেই পাচ্ছি। সেই বিয়ের মাধ্যমে এমন এক ব্যক্তি এসেছে যে দেখতে বাইরে থেকে বনু উমাইয়ার মতো, কিন্তু তার ভেতরটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাবের মতো। তারা আসলে কী বুঝিয়েছিলেন? তারা যা বুঝিয়েছেন তার হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পুত্র আসিম যখন সেই মেয়েকে বিয়ে করেছিলেন, সেই নেককার মেয়েকে, পরবর্তীতে তাদের যখন একটি কন্যা সন্তান হয়েছিলেন, সেই কন্যা সন্তান তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বংশধর, ওমর ইবনুল খাত্তাবের নাতনি তিনি। তাকে বিয়ে দেওয়া হয়েছিল বা তাকে বিয়ে করেছিলেন বনু উমাইয়া বংশের একজন অভিজাত সন্তান মিশরের গভর্নর আব্দুল আজিজ ইবনে মারওয়ান। সুতরাং ওমরের নাতনি এবং মিশরের গভর্নর আব্দুল আজিজ ইবনে মারওয়ানের সন্তান হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। কাজেই এই নেক চারিত্রিক বৈশিষ্ট্য যেন তিনি অনেকটা বংশসূত্রেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পেয়েছিলেন। এই বিষয়ে লক্ষ্য করেই বনু উমাইয়া লোকেরা একে অপরকে ধিক্কার দিয়ে বলছিল যে আর কাউকে দোষ দেওয়া উচিত নয়, তোমরা নিজেদেরকেই দোষ দাও, কারণ তোমরা বনু উমাইয়ার ব্যক্তি আব্দুল আজিজ ইবনে মারওয়ানকে বিয়ে দিয়েছে ওমরের একজন উত্তরসূরির সঙ্গে, আর বিয়ের ফলাফল হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজের মতো একজন ব্যক্তি যে দেখতে বনু উমাইয়ার মতো কিন্তু তার ভেতরটা সেই ওমরের মতো। এখান থেকে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে আমাদের সতর্কতার সঙ্গে পাত্র কিংবা পাত্রী নির্বাচন করা উচিত এবং তাদের দিনদারিতা এই বিষয়টি প্রাধান্য দিয়ে জীবনসঙ্গী নির্বাচন করা উচিত, কারণ অধিকাংশ ক্ষেত্রেই নেক ব্যক্তিদের মাধ্যমে নেক সন্তান লাভ করা যায়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তার বাবা এবং মা উভয় দিক থেকেই একটি ধার্মিক পরিবেশে বড় হয়েছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি যদিও নামের দিক থেকে ওমর ইবনে খাত্তাবের সঙ্গে মিল রাখতেন, কিন্তু তার জীবনের শুরুর অংশটা ওমর ইবনে খাত্তাবের মতো ছিল না। শুরুর দিকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি খুবই বিলাসী একটি পরিবেশে বড় হয়েছেন। তার পিতা আব্দুল আজিজ ইবনে মারওয়ান তিনি খুবই দিনদার ছিলেন এবং তার মা তিনিও খুবই দিনদার ছিলেন, কিন্তু বিলাসিতার মধ্যে বড় হওয়ার কারণে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার কিছু অভ্যাস ছিল, যেমন তিনি সবচেয়ে ভালো মানের উন্নত মানের খাবার খেতেন, প্রচুর সম্পদ খরচ করতেন, তার সবচেয়ে উন্নত মানের যে পোশাকগুলো সেগুলো পরিধান করতেন, এবং লোকজন বলতো যে কোনো একটি রাস্তায় যদি ওমর ইবনে আব্দুল আজিজ হেঁটে যায় তাহলে সেটা আমরা বুঝতে পারি, কারণ তিনি এত দামি সুগন্ধ ব্যবহার করতেন যে তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে দীর্ঘ সময় পর্যন্ত সেই সুগন্ধির ঘ্রাণ আমরা গ্রহণ করতাম। এতটাই বিলাসী জীবন ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর। কিন্তু সুবহানাল্লাহ, তিনি যখন খলিফা হলেন, মুসলিমদের দায়িত্ব যখন তিনি গ্রহণ করলেন, এই দায়িত্বের বোঝা তার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিল এবং তার ভেতরে থাকা সবচেয়ে ভালো যে বিষয়গুলো সেগুলো ফুটে উঠতে শুরু করলো। দায়িত্ব মানুষকে বদলে দেয় এবং মানুষের ভেতরের আসল অবস্থাকে বের করে নিয়ে আসে। একজন ব্যক্তি যদি অসাধু হয়, দুর্নীতিবাদ হয়, যখন সে ক্ষমতা লাভ করে তখন সে দুর্নীতি করতে শুরু করে এবং ক্ষমতার অপব্যবহার করতে শুরু করে। অপরদিকে একজন ব্যক্তির ভেতরে যদি ভালো থাকে, সে যদি ভেতর থেকে নেককার ব্যক্তি হয়, যখন তার হাতে ক্ষমতা আসে তখন সেই ক্ষমতাকে সে ভালো কাজে ব্যবহার করতে শুরু করে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার ভেতরে আল্লাহর ভয় ছিল। তিনি যখন মুসলিমদের দায়িত্ব নিলেন, খলিফার দায়িত্ব যখন তাকে দেওয়া হলো, তখন তার জীবন আমূল পরিবর্তন হয়ে গেল এবং এই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার স্ত্রী। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর স্ত্রী ফাতিমা বিনতে আব্দুল মালিক, তিনি তার পরিবারের দিক থেকে, সমস্ত দিক থেকে খলিফার মাধ্যমে পরিবেষ্টিত ছিলেন। ফাতিমার পিতা আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি ছিলেন একজন খলিফা। ফাতিমার তিনজন ভাই আল ওয়ালিদ বিন আব্দুল মালিক, আল হিসাম বিন আব্দুল মালিক, সুলাইমান বিন আব্দুল মালিক, তারা প্রত্যেকেই খলিফা ছিলেন এবং তার বিয়ে হয়েছে যার সঙ্গে, তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ, তিনিও একজন খলিফা। কাজেই পরিবারের সকল দিক থেকে তার পিতা, তার ভাই, তার স্বামী, তার প্রত্যেকেই কোনো না কোনো পর্যায়ে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি সাক্ষ্য দিয়ে বলছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ যখন বিভিন্ন রাতে ঘুমাতেন, তিনি বলতেন যে আমার স্বামী রাতের বেলায় তার ঘুম ভেঙে যেত, তিনি বিছানায় উঠে বসতেন এবং রাতের বেলায় কান্নাকাটি শুরু করতেন, কাঁদতে থাকতেন, তখন আমি তাকে শান্ত করার জন্য তার গায়ে কম্বল জড়িয়ে দিতাম, এরপর তিনি ঘুমাতেন, এরপর আবারও তিনি রাতের বেলায় হঠাৎ করে জেগে উঠতেন এবং বৃষ্টিতে ভেজা একটি পাখি যেভাবে কাঁপতে থাকে তার পাখা থেকে পানি ছেড়ে ফেলার জন্য, সেভাবে তিনি কাঁপতে থাকতেন এবং কাঁদতে থাকতেন। আমি তাকে জিজ্ঞাসা করতাম যে আপনার কী হয়েছে, আপনি কাঁদছেন কেন। তিনি বলতেন যে আমার এমন একটি দিনের কথা স্মরণ হয়েছে, সেই বিচারের দিন যেদিন আমাকে আদেশ করা হবে, হয় তুমি জান্নাতে প্রবেশ করো অথবা তুমি জাহান্নামে প্রবেশ করো চিরদিনের জন্য। সেই দিন আসবে বিচারের দিন যেদিন আমার হাতে আমলনামা দেওয়া হবে এবং হয় জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটা আদেশ আমাকে প্রদান করা হবে। দ্বিতীয় কোনো সুযোগ থাকবে না, আবেদন করার কোনো সুযোগ থাকবে না, সেই আদেশকে ফিরিয়ে নেওয়ার কোনো পথ আমার সামনে থাকবে না। এই বিষয়গুলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর মধ্যে এত ভাবাবেগ সৃষ্টি করত যে রাতে তিনি ঘুমাতে পারতেন না, অস্থির হয়ে যেতেন এবং তিনি কাঁদতে থাকতেন, কাঁপতে থাকতেন। এটাই ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার তাকওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যা আল্লাহ তার অন্তরে গেঁথে দিয়েছিলেন। এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা আমাদের আলোচনার প্রথম অংশ শেষ করলাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার রাত্রিকালীন যে পরিদর্শনে তিনি বের হতেন তার বিভিন্ন ঘটনাগুলো এবং শিক্ষণীয় দিকগুলো আমরা দেখার চেষ্টা করলাম। এই ঘটনাগুলো থেকে আমাদের উচিত নিজেদের অনুপ্রেরণা গ্রহণ করা এবং আমাদের সাধ্যমতো আমাদের আশেপাশে যে সমস্ত দরিদ্র অসহায় ব্যক্তি রয়েছে তাদের অভাব অভিযোগের সম্পর্কে আমরা জানি, তাদের প্রয়োজনগুলো পূরণ করার চেষ্টা করে যাওয়া। তাহলেই ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাগুলো জানা আমাদের জন্য সার্থক হবে। শুধুমাত্র গল্পের জন্য শোনা কিংবা বিনোদন গ্রহণ করা এই উদ্দেশ্যে শুনলে আমরা কোনো উপকার লাভ করতে পারবো না, নিজেদের জীবনে আমল করার চেষ্টা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক প্রদান করুন। এবারে আমরা যাচ্ছি আরও বেশ কিছু পরবর্তী ঘটনার দিকে। ওমর রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নয় বরং পশু পাখির ক্ষেত্রেও তাকওয়া অবলম্বন করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র এই উম্মার নারী পুরুষ এবং শিশুদের ব্যাপারে যত্নশীল ছিলেন না, বরং তিনি তার শাসনাধীন এলাকায় বসবাসকারী প্রাণীগুলোর ব্যাপারেও যত্ন করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একবার একজন উটের চালককে দেখলেন যে সে উটকে প্রহার করছে। তিনি সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন যে তুমি কেন তোমার এই উটকে দিয়ে এত ভারী বোঝা বহন করাচ্ছ যা তাদের বহন ক্ষমতার থেকেও বেশি, এরপর তুমি তাদের পিঠে আঘাতও করে যাচ্ছ। সেই নির্মম আচরণ দেখে ওমর ইবনে খাত্তাব তাকে সংশোধন করে দিচ্ছিলেন। আরেকটি ঘটনায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ওমর ইবনে খাত্তাবের কাছে এসেছিলেন কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। আহনাব বিন কাইস এবং তার সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা মদিনাতে এসেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের ক্যাম্পে তাদের শিবিরে গেলেন, সেখানে গিয়ে তারা শিবির স্থাপন করেছিলেন, তাদের স্থানটি পরিদর্শন করতে শুরু করলেন। সেখানে গিয়ে ওমর তাদের পশুগুলোর উপরে উটগুলোর উপরে দৃষ্টি দিলেন এবং বললেন, আহনাফ তোমরা কি তোমাদের পশুগুলোর সঙ্গে আচরণের ব্যাপারে তাকও অবলম্বন করো না, আল্লাহকে ভয় করো না, তোমরা কি তাদের বোঝা কমিয়ে দিতে পারো না, তোমরা কি তাদেরকে অভুক্ত রাখো, খাবার দাও না ঠিক মতো। আহনাফ ইবনে কায়েস এবং তার সঙ্গে থাকা লোকেরা প্রতিনিধি দল তারা এসেছেন উম্মার বড় বড় বিষয়, রাজনৈতিক বিষয়, সামরিক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। আর ওমর ইবনে খাত্তাব সেখানে উপস্থিত হয়ে তিনি সেই উটগুলোর বিষয়ে কথা বলতে শুরু করেছেন। সেই পশুগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করা এবং তাদের উপরে কোনো জুলুম না করা, বাড়তি ভারী বোঝা চাপিয়ে না দেওয়া কিংবা ঠিকমতো খাবার প্রদান করা, এগুলোও ওমর ইবনে খাত্তাবের কাছে কোনো কম গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। আরেকটি ঘটনায় আমরা আগের আলোচনাতে একবার উল্লেখ করেছি যে ওমর ইবনে খাত্তাব তিনি একবার একটি মাছ খেতে ইচ্ছা হলো তার মধ্যে, পরবর্তীতে মদিনায় অনুসন্ধান করে দেখা গেল যে মদিনায় সেই মাছ নেই। ওমর ইবনে খাত্তাবের একজন ভৃত্য, একজন খাদেম বলল যে আমি আপনার জন্য এটা এনে দেওয়ার ব্যবস্থা করছি। তখন সে একটি সওয়ারি পশু নিয়ে, একটি উট নিয়ে বিশেষ একটি গন্তব্যে চলে গেল এবং সেখানে পৌঁছাতে তার বেশ লম্বা সময় লেগে গেল। দুই দিন দুই রাত্রি সফর করে সেই মাছ নিয়ে সেই খাদেম ওমর ইবনে খাত্তাবের কাছে ফেরত আসলো। ওমর ইবনে খাত্তাব তখন দেখলেন যে খাদেম যখন তার উট থেকে নামলো, সেই উটটি ছিল এই চার দিন দুই দিন দুই রাত্রি ক্রমাগত পথ চলার কারণে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থা এবং তার সারা শরীর থেকে ক্লান্তির কারণে ঘাম ঝরে পড়ছিল এবং সেটি হাঁসফাঁস করছিল। ওমর ইবনে খাত্তাব সেটা দেখে আবেগে আপ্লুত হলেন এবং বললেন যে আমি আমার নিজের স্বাদ পূরণ করার জন্য, নিজের একটি ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহর একটি সৃষ্টি জীব, একটি পশুকে কষ্ট দিয়েছি। ওমর বললেন যে আল্লাহর কসম আমি এই মাছের একটি অংশও খাবো না, আমি একটি প্রাণীকে কষ্ট দিয়েছি, সে চূড়ান্ত ক্লান্ত পরিশ্রান্ত। ওমর ইবনে খাত্তাব তখন সেই মাছ গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। সুবহানাল্লাহ, এটাই ছিল ওমর ইবনে খাত্তাবের মধ্যে থাকা ভালোবাসা এবং তিনি প্রাণীগুলোর জন্য নিশ্চিত করতেন যেন তাদের উপরে কোনো জুলুম করা না হয়। আরেকবার আরেকটি ঘটনায় ওমর ইবনে খাত্তাব তিনি একটি উটকে খুব যত্ন সহকারে নিরীক্ষণ করছিলেন, সেটা অসুস্থ ছিল। ওমর ইবনে খাত্তাব উটের পিঠের উপরে হাত রাখলেন এবং উটের দিকে তাকিয়ে বললেন যে আমার ভয় হয় যে বিচারের দিনে হয়তো বা তোমার ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। সুতরাং খলিফা আমিরুল মুমিনীন ওমর ইবনে খাত্তাব তার যে যত্ন আত্মি ব্যবস্থাপনা, এটা শুধুমাত্র মুসলিমদের মধ্যেই কিংবা তার ইসলামী রাষ্ট্রের নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এমনকি পশুদের ব্যাপারেও তিনি যত্নআত্তি করতেন, তাদের অধিকার নিশ্চিত করতেন। বিপরীতে আমাদের বর্তমান যে অবস্থায় আমরা বসবাস করছি সেদিকে লক্ষ্য করে একজন আলেম তিনি বলেছেন যে সম্ভবত বর্তমান সময় হচ্ছে সেই সময় যেই সময়ে মানুষ হয়ে জন্মানোর থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে একটি উট হয়ে জন্মানোই উত্তম ছিল। আমাদের দেশে বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা পাঠ্যবইতে একটি কবিতা ছিল ধন্যবাদ নামে, যা লিখেছিলেন কবি আহসান হাবিব, এবং সেখানে দেখা যাচ্ছে যেমন একটি ঘটনা ছিল যে একজন সাধারণ সরকারি কর্মচারী তাকে আমন্ত্রণ করেছে বড় অফিসার একটি জন্মদিনের দাওয়াতে। সেই সাধারণ অফিসার সে তার বড় অফিসার জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত করেছে, সে তার সাধ্যমতো বেশ বড় অঙ্কের একটি টাকা 2000 টাকা খরচ করে উপহার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সে দেখল যে বড় অফিসারের কোনো সন্তান ছেলে কিংবা মেয়ে তাদের জন্য জন্মদিনের দাওয়াত নয়, বরং তার যে কুকুরছানা রয়েছে সেই কুকুরছানার সম্মানে জন্মদিনের দাওয়াতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কথাগুলো কবিতাতে এভাবে এসেছে, ডলি নাম কুকুরছানার, আজ তার জন্মোৎসব, সত্যি এক ইউনিক ব্যাপার, ও বেটার বাদশাহী বরাত। সে ব্যক্তি আফসোস করে বলছিল যে ডলি একটি কুকুরছানা জন্মদিনে 2000 টাকা খরচ করে নিয়ে এসেছে। সে বলছিল, সত্যি এক ইউনিক ব্যাপার, ও বেটার বাদশাহী বরাত। চোখে পানি? না না স্যার, ও কিছু না, কি জানেন খেয়েছি এমন শ্বাস নিতে কষ্ট হয়। এটাই হচ্ছে বর্তমান সময়ের পৃথিবী। বর্তমান সময়ে কিছু মানুষেরা পশু পাখিদের অধিকার নিয়ে সোচ্চার সচেতন, কিন্তু মুসলিমদের জন্য যখন অধিকারের প্রসঙ্গ আসে মুসলিমদের জন্য কোনো মানবাধিকার থাকে না, কোনো অধিকার থাকে না। মুসলিমদের জীবন পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। বিভিন্ন স্থানে আরাকান, ফিলিস্তিন, কাশ্মীর কিংবা এই উম্মার বিভিন্ন স্থান শুধু নাম উল্লেখ করলে তালিকায় দীর্ঘায়িত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই অবস্থা থেকে উদ্ধার করুন, আমিন। আলোচনার একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি। আমাদের এই আলোচনায় আমরা চেষ্টা করছি যে বিষয়ভিত্তিকভাবে ঘটনাগুলোকে উপস্থাপন করার, কিন্তু যেহেতু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময়ে সেই ঘটনাগুলো অনেক বর্ণনা এসেছে, কাজেই সব ক্ষেত্রে ঘটনাগুলোকে একটি শিরোনামের অধীনে রাখা সম্ভব হয় না। আজকের আলোচনায় বাকি যে বিষয়গুলো রাখা হচ্ছে সেখানে যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে ইলমের সঙ্গে সংশ্লিষ্ট। একটি পরে আমরা অলরেডি আলোচনা করেছি যেখানে ওমর ইবনে খাত্তাব ইলমের প্রতি তার আগ্রহ কেমন ছিল, এই বিষয়গুলো এরপরেও কিছু বিষয়ে রয়ে গিয়েছিল, সেগুলো এখন আমরা উল্লেখ করছি। হাদিসের বিষয়ে, হাদিস বর্ণনা করার বিষয়ে ওমর ইবনে খাত্তাব খুবই সতর্ক এবং সাবধানী একজন ব্যক্তি ছিলেন। ওমর ইবনে খাত্তাব তিনি ইলম শিখাকে উৎসাহিত করতেন, নিজেও তিনি ইলম অর্জনের ক্ষেত্রে একজন অগ্রগামী ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি কীভাবে ইলম অর্জন করতেন দুইজন ব্যক্তির সঙ্গে ভাগাভাগি করে শিফটিং করে, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। হাদিস বর্ণনা করার ক্ষেত্রে, হাদিসের বিষয়ে নিশ্চিত হওয়ার ক্ষেত্রে যেটা সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন সেটাকে সত্যায়নের ক্ষেত্রে তিনি খুবই কঠোর ব্যক্তি ছিলেন। যদিও ওমর ইবনে খাত্তাবের সময়টা একেবারে ইসলামের প্রাথমিক যুগ, সাহাবায়ে কেরাম সেই সময় তারা জীবিত রয়েছেন এবং মানুষেরা তখনও দূষিত হয়ে যায়নি, তারা নেক ব্যক্তি ছিলেন, সৎ এবং বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন, তারা বর্তমান সময়ের মতো মিথ্যাবাদী তারা ছিলেন না। কিন্তু এরপরেও ওমর ইবনে খাত্তাব শতভাগ নিশ্চিত হতে চাইতেন, যা তিনি বর্ণনা করছেন যে হাদিসগুলো সেটা যেন অবশ্যই সাহাবাদের মাধ্যমে তিনি সত্যায়ন করে নেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন ঘনিষ্ঠ সাথী আবু মুসা আল আশআরি তিনি একবার এসে তার দরজায় কড়া নাড়লেন, একবার দুইবার তিনবার অনুমতি না পেয়ে তিনি ফেরত চলে যাচ্ছিলেন। মূলত ওমর ইবনে খাত্তাবের যে কক্ষ বা সাহাবায়ে কেরাম তারা যেই ঘরগুলো ছিল সেখানে কোনো দরজাই ছিল না, বরং কিছু পর্দা তারা ব্যবহার করতেন। এই পর্দার মাধ্যমে ঘরের ভেতর বাহির তারা পৃথক করতেন। কোনো একজন ব্যক্তি আসলে পর্দার বাইরে থেকে সেই ব্যক্তির নাম ধরে ডাকতেন, অনুমতি চাইতেন, অনুমতি আসলে তারা ভেতরে প্রবেশ করতেন। তিনবার অনুমতি চাওয়ার পরেও, সালাম দেওয়ার পরেও কোনো জবাব না পেয়ে আবু মুসা আল আশআরি ফেরত চলে আসলেন। কিছু সময় পর ভেতর থেকে ওমর ইবনে খাত্তাব তিনি বললেন যে মনে হলো আবু মুসা আশআরির গলা শুনলাম। পরে বাইরে বের হয়ে তিনি দেখলেন যে তিনি তো চলে এসেছেন, অর্থাৎ ফেরত এসেছেন। পরবর্তীতে যখন আবু মুসা আল আশআরির সঙ্গে ওমর ইবনে খাত্তাবের সাক্ষাৎ হলো, ওমর বললেন যে তুমি ফেরত এসেছিলে কেন? আবু মুসা বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি যে তিনবার যদি অনুমতি চাওয়া হয় প্রবেশের জন্য, অনুমতি না আসে তখন তাহলে তার জন্য ফেরত যাওয়া উচিত, এটাই হচ্ছে সুন্নাহ। ওমর ইবনে খাত্তাব বললেন, তুমি যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছো এটা তোমাকে প্রমাণ করতে হবে, এই বিষয়ে সাক্ষ্য লাগবে। সুতরাং তিনি শুধুমাত্র আবু মুসা আল আশআরির কথার উপর নির্ভর করলেন না, তিনি বললেন যে তুমি যে নিশ্চিত শুনেছো, তুমি যে এই কথা শুনেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, এটা আমাকে প্রমাণ করতে হবে। আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর ইবনে খাত্তাবের ব্যক্তিত্ব সম্পর্কে জানতেন, তিনি পেরেশান হয়ে গেলেন যে তিনি সত্যিই কি কোনো সাক্ষী জোগাড় করতে পারবেন কিনা। তিনি নিজে সেটা শুনেছেন এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ওমর সাক্ষী চাচ্ছেন। তিনি সেই ফ্যাকাশে রক্তশূন্য মুখ নিয়ে মসজিদে থাকা আনসার সাহাবিদের কাছে আসলেন। তারা দেখেই আবু মুসাকে জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, কী ঘটেছে। তিনি বললেন এই ঘটনা। ঘটনা শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে সমস্যা নেই, আমাদের মধ্যে একজন ব্যক্তি রয়েছে যে এই বিষয়ে সাক্ষী এবং আমাদের মধ্যে যে সবচেয়ে ছোট সে আপনার সঙ্গে যাবে। সুতরাং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এই কথার অর্থ হচ্ছে যে এটা খুবই সাধারণ একটি ঘটনা, প্রত্যেকেই এটা জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই বিষয়টি। কাজে আমাদের মধ্যে সবচেয়ে ছোটকেই, সবচেয়ে কনিষ্ঠ ব্যক্তিকে আপনার সঙ্গে আমি সাক্ষী হিসেবে পাঠিয়ে দিচ্ছি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়েছিলেন, তিনি বললেন যে সাক্ষ্য দেওয়ার জন্য আমাকে তারা বেছে নিলেন, উপস্থিত ব্যক্তিদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে সর্বকনিষ্ঠ, সবচেয়ে ছোট। আমি আবু মুসা আল আশারির সঙ্গে গেলাম এবং গিয়ে বললাম যে হ্যাঁ, এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিস শুনেছি। ওমর ইবনে খাত্তাব বললেন তুমি শুনেছো? আবু সাঈদ আল খুদরি বললেন আমি শুনেছি। আবু সাঈদ আল খুদরি তিনি ছিলেন সবচেয়ে ছোট বয়সের, তিনিও এই হাদিস জানেন, অথচ ওমর ইবনে খাত্তাব তিনি জানেন না। ওমর আফসোস করে বলছেন যে আমি জানলাম না এই বিষয়ে। হ্যাঁ, এটা হতে পারে, কারণ আমি সেই সময় হয়তো কোনো বাজারে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলাম, সেই কাজে ব্যস্ত থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হয়েছি দুনিয়ার ব্যবসার কারণে। কাজী ওমর ইবনে খাত্তাব তিনি আফসোস করছিলেন যে সবাই যে হাদিস জানে সেটা তিনি দুনিয়ার কোনো কাজে হয়তো ব্যস্ত থাকার কারণে কেন জানলেন না, এই কারণে নিজেকে দোষারোপ করছিলেন। এই ঘটনাটি বুখারী এবং মুসলিমে এসেছে। এই ঘটনার মধ্য থেকে আমরা বেশ কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। প্রথমত লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রত্যেক হাদিস প্রত্যেক সাহাবি জানতেন বিষয়টা এমন ছিল না। একজন সাহাবি তিনি কিছু কিছু হাদিস জানতেন যেটা কিনা অন্য কোনো সাহাবি জানতেন না। এভাবে তাদের জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে সবগুলো হাদিস পরবর্তী সময়ে সংকলন করা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওমর ইবনে খাত্তাব তিনি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে খুবই সাবধানী ছিলেন, সতর্ক ছিলেন। হাদিসের সঠিকতা সম্পর্কে তিনি সম্পূর্ণভাবে নিশ্চিত না হয়ে কোনো সাক্ষী ছাড়াই কেউ একজন বললো যে আমি এটা শুনেছি আল্লাহ রাসূলের হাদিস, সাথে সাথেই তিনি সেটাকে গ্রহণ করতেন এমনটা ছিল না। কারণ একজন ব্যক্তি যদি নেককারও হয়ে থাকে, যদি সে সত্যবাদীও হয়ে থাকে, হতে পারে হয়তো তার স্মৃতিশক্তি দুর্বল, কিংবা সে কোনো একটা বিষয় ভুলে গিয়েছে বা কথা বুঝতে ভুল করেছে বা বলতে ভুল করেছে, বিভিন্ন কারণ থাকতে পারে। ভুলে যাওয়া এটা হচ্ছে মানুষের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। আদম আলাহ সাল্লাম এবং দাউদ আল্লাহ সাল্লামের সেই হাদিস থেকে আমরা জানি, যখন তারা আদম আলাহ সাল্লামের সামনে যখন তার সমস্ত সন্তানদেরকে উপস্থিত করা হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক আমলের অনুপাতে তাদের মধ্যে নূর দান করেছিলেন, সুতরাং অন্ধকার রাতে যেভাবে আমরা আকাশের নক্ষত্রগুলোকে দেখি, আদম আলাহ সাল্লাম সেভাবে তার সমস্ত বংশধরকে আলোর মতো জ্বলজ্বল করতে দেখছিলেন। তাদের মধ্যে একজনকে খুব উজ্জ্বল হিসেবে তিনি দেখছিলেন এবং তাকে পছন্দ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি জানতে চাইছিলেন যে এই সন্তানটি কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই হচ্ছে তোমার সন্তানদের মধ্যে শেষ দিকের একজন, শেষ দিকের উম্মতের একজন তিনি, তার নাম হচ্ছে দাউদ। আদম আলাহ ইসলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করে বলেছিলেন যে ইয়া আল্লাহ, তার জন্য কত বয়স আয়ু আপনি নির্ধারণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 60 বছর। আদম আলাহ ইসলাম বললেন যে হে আমার রব, আমার বয়স থেকে 40 বছর তাকে দিয়ে দিন। তখন আদম আলাহ ইসলামের হায়াত থেকে 40 বছর দাউদুল্লাহ সাল্লামের জন্য দেওয়া হয়েছিল এবং দাউদুল্লাহ সাল্লাম তিনি 100 বছর হায়াত পেয়েছিলেন, 60-এর সঙ্গে 40 মিলে 100। আদম আলাহ ইসলামের যখন মৃত্যুর সময়, সেই সময়কার ঘটনা, মালাকুল মওত এসে তার জান কবজ করতে এসেছেন, আদম আলাহ ইসলাম বললেন যে আমার তো এখনও 40 বছর হায়াত বাকি রয়েছে। সুতরাং আদম আলাহ ইসলাম তিনি ভুলে গিয়েছিলেন। মালাকুল মওত মৃত্যুর ফেরেস্তা, তিনি সেই ঘটনাকে কেন্দ্র করে বলেছিলেন ফাজাহাদা আদামু ফাজাহাদাত জুর্রিয়াতুহু ওয়ানাসিয়া আদামু ফানাসিয়াত জুর্রিয়াতুহু ওয়াখাতিয়া আদামু ওয়াখাতিয়াত জুর্রিয়াতুহু। মালাকুল মওত বলেছিলেন যে আপনি অস্বীকার করলেন, আপনার বংশধররাও অস্বীকার করে। আদম ভুলে গিয়েছিলেন এবং আদমের সন্তানরাও ভুলে যায়। আদম ভুল করেছেন এবং তার সন্তানরাও ভুল করে। কাজেই ভুলে যাওয়া, ভুল করা, এটি একটি স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্য। কাজেই হাদিসের ক্ষেত্রে আমাদের সত্যতা যাচাই করা এবং নিশ্চিত হওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি। আরেকটি ঘটনায় আমরা দেখি যে ওমর ইবনে খাত্তাব তিনি সাহাবীদের কাছে এই বিষয়ে জানতে চাইছিলেন যে যখন কোনো একজন ব্যক্তির উপরে পবিত্রতা অর্জন করা ফরজ হয়ে যায় কিন্তু তার আশেপাশে হয়তো কোনো পানির উৎস নেই, সেই ব্যক্তি তখন কীভাবে পবিত্রতা অর্জন করবে। ওমর ইবনে খাত্তাব এখানে পবিত্রতা বলতে সাধারণ ওযু করার বিষয়টি বোঝাননি, বরং ফরজ গোসলের ক্ষেত্রে পবিত্রতা অর্জনের বিষয়টিকে বুঝিয়েছেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন সেই ক্ষেত্রে আপনি তায়াম্মুম করবেন। ওমর ইবনে খাত্তাব বললেন যে তুমি এই হাদিস কোত্থেকে পেলে? আম্মার বললেন আপনি কি ভুলে গেছেন যে আমি এবং আপনি একসাথে একটি সফরে ছিলাম, তখন আমি এরকম একটা অবস্থায় যে যখন কিনা আমার পবিত্রতা নষ্ট হয়েছিল, তখন আমি দূর দূরান্ত পর্যন্ত কোনো পানির সন্ধান পাইনি, তখন আমি মাটিতে জন্তু জানোয়ারের মতো গড়াগড়ি খাচ্ছিলাম, বালুগুলো শরীরে মাখছিলাম, এভাবে পবিত্রতা অর্জন করার চেষ্টা করছিলাম। পরবর্তীতে আমরা দুজনেই যখন ফেরত আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তখন এই অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলাম করণীয় কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রশ্নের জবাবে বলেছিলেন আম্মারের ঘটনা শোনার পর যে সাধারণ তায়াম্মুম করাই তোমার জন্য যথেষ্ট ছিল, যখন কিনা কোনো পানীয় উৎস ছিল না। আম্মার বললেন যে আপনি কি সেই ঘটনা ভুলে গেছেন, স্মরণ করতে পারছেন না? ওমর বললেন যে আমি তো ঘটনাটি ভুলে গেছি, মনে করতে পারছি না। সেই হাদিসের ঘটনা এমন এক ঘটনা যেখানে ওমর ইবনে খাত্তাব নিজে সেইখানে উপস্থিত ছিলেন, কিন্তু এরপরেও তিনি সেটাকে ভুলে গিয়েছিলেন। আম্মার ইবনে ইয়াসির বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি না চান যে আমি হাদিস বর্ণনা করি মানুষের কাছে, তাহলে আমি হাদিসটি বর্ণনা করা থেকে বিরত থাকবো। ওমর ইবনে খাত্তাব বললেন যে না, আপনি সেটাকে বর্ণনা করুন। পরবর্তীতে একজন সাক্ষী পাওয়া গেল যিনি বললেন যে বাস্তবেই এই ঘটনা ঘটেছিল। সুতরাং এই ঘটনা থেকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস যাচাইয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার ঘটনা থেকে আমরা শিখলাম যে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে এবং নিশ্চিত হতে হবে যে বাস্তবে যেটাকে আমরা অনুসরণ করছি সেটা সত্যিই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা। কারণ মুসলিম হিসেবে এমন কোনো কিছু অনুসরণ করে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয় যেগুলো ভুল, মিথ্যা কিংবা জাল। ওমর ইবনে খাত্তাবের কিছু বিখ্যাত উক্তি রয়েছে যেগুলো বিভিন্ন স্থানে প্রাসঙ্গিকভাবে আমরা উল্লেখ করছি। এখানে ইলমের ক্ষেত্রে দুইটি বিখ্যাত উক্তিকে আমরা সামনে রেখে আজকের আলোচনা আমরা শেষ করছি। ওমর ইবনে খাত্তাব তিনি বলেছেন, নেতৃত্বের স্থানে অধিষ্ঠিত করার পূর্বেই তুমি ইলম অর্জন করো, অর্থাৎ কোনো দায়িত্ব দেওয়ার আগেই তুমি ইলম অর্জন করো, যোগ্যতা অর্জন করো। নেতৃত্বের বিষয়টি বা মানুষের উপরে দায়িত্বশীল হওয়ার বিষয়টি এমন একটি বিষয় যে ক্ষেত্রে অনেক সময় আমাদের ইগো বা অহমিকাবোধ এটা আমাদেরকে বিভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন করে এবং আমাদের মধ্যে একটি বাধা সৃষ্টি করে যে আমি একজন বিশেষ ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি, আমি কীভাবে একজন সাধারণ মানুষের কাছে গিয়ে ইলম শিখতে পারি। ফলে এই সমস্ত ব্যক্তিরা যখন দেখা যাচ্ছে যে তারা একটি সিনিয়র পর্যায়ে চলে গিয়েছে, এরপরেও তারা অজ্ঞতাকেই লালন করে এবং এভাবেই তাদের জীবনের সময়গুলো পার করে দেয়। কাজেই শেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে তরুণ বয়সে, যুবক বয়সে, কিশোর বয়সে, যখন আমরা ছোট। ভবিষ্যতের জন্য আমাদের অপেক্ষা করা উচিত নয়, কারণ যতদিন আমাদের বয়স বৃদ্ধি পাবে আমরা একজন সিনিয়র ব্যক্তিতে পরিণত হব এবং আমাদের মধ্যে একটি ইচ্ছা সৃষ্টি হবে যে আমরা বড় স্থানে আমাদেরকে দেখতে চাইব, মানুষ আমাদেরকে নেতা হিসেবে গ্রহণ করছে ইত্যাদি। ফলে সেই অবস্থায় খুব কম মানুষদেরকেই দেখা যায় তারা বিনয় অবলম্বন করতে পারে এবং আলেমদের কাছে গিয়ে তাদের পায়ের কাছে বসে, সাধারণভাবে বসে ইলম অর্জন করতে পারে। অবশ্য সবার ক্ষেত্রেই বিষয়টা এমন নয়, কারণ অনেক মানুষ এমন রয়েছেন যারা সারা জীবনেই বিনয়ী অবস্থায় থাকেন এবং সব সময়ে তারা ইলম অর্জনের প্রক্রিয়া অব্যাহত রাখেন। কিন্তু এরপরেও এটি একটি বাধা, এটি আমাদের অন্তরের মধ্যে একটি বাধা সৃষ্টি করে, যে কারণে ওমর ইবনে খাত্তাব তিনি আমাদেরকে বলেছেন নেতৃত্বে স্থান গ্রহণ করার আগেই ইলম অর্জন করা উচিত। পাশাপাশি তরুণ বয়সে কোনো কিছু শেখার আরেকটি উপকারিতা হচ্ছে যে সেই সময় আমার সেই বিষয়গুলো প্র্যাকটিস করার জন্য আমার জীবনের একটি লম্বা সময় থাকে সামনে এবং সেই সময়ে স্মৃতিশক্তি মানুষের তুলনামূলকভাবে শক্তিশালী থাকে, প্রখর থাকে ইত্যাদি বিষয়গুলো। ওমর ইবনে খাত্তাব আরও বলেছেন যে আমি জানি কীভাবে ইসলাম ধ্বংস হবে। ইসলাম ধ্বংস হবে একজন আলেমের একটি ভুলের মাধ্যমে, কোরআন হতে একজন মুনাফিকের যুক্তিতর্কের মাধ্যমে এবং একজন পথভ্রষ্ট নেতা বা ইমামের মাধ্যমে ইসলাম ধ্বংসপ্রাপ্ত হবে। তিনটি বিষয়কে ওমর ইবনে খাত্তাব তার কথায় উল্লেখ করেছেন, একজন আলেমের ভুল, মুনাফিকের যুক্তিতর্ক এবং একজন পথভ্রষ্ট নেতা বা ইমাম, তারা ইসলামকে ধ্বংস করবে। কেন এই বিষয়গুলো ইসলামকে ধ্বংস করবে, তাদের মধ্যে মিল কী? প্রথমত ওমর ইবনে খাত্তাব বলেছেন যে আলেমের ভুলের মাধ্যমে ইসলাম ধ্বংসপ্রাপ্ত হবে। এই বিষয়ে ইতিহাস থেকে আমরা দেখি যখন ইমাম আহমদ বিন হাম্বল তার সময়ের ঘটনা রহিমাহুল্লাহ, সেই সময় ইতিহাস থেকে আমরা জানি সেই সময় একটি ফিতনা সৃষ্টি করেছিল বিদাতি লোকেরা, কোরআন সম্পর্কে তারা ফিতনা সৃষ্টি করেছিল। তারা বলছিল যে কোরআন হচ্ছে, কোরআন সম্পর্কে বিদাতি লোকেরা তারা বলতো যে কোরআন আল্লাহর কালাম নয় বরং এটা একটি মাখলুক বা সৃষ্টি। কোরআন সম্পর্কে আমরা জানি কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ। সেই সময় এই ফিতনা, বিদাতিদের ফিতনা, এটা খুবই মারাত্মক একটি ফিতনা ছিল এবং এটা ছিল যারা সুন্নার অনুসারী এবং বিপরীতে যারা বিদাতের অনুসারী তাদের মধ্যে সমস্ত বিতর্কের মূল পয়েন্ট। এছাড়াও আরও অনেক বিষয়ে সুন্নতের অনুসারী এবং বিদাতি লোকেদের মধ্যে মত পার্থক্য ছিল, কিন্তু এটা ছিল মূল প্রশ্ন যার মাধ্যমে তারা জেনে নিত যে এই ব্যক্তি আসলে কোন শিবিরের ব্যক্তি, সে কি সুন্নার অনুসারী নাকি বিদাতির অনুসারী। আহমদ বিন হাম্বলের সাথীরা তারা প্রস্তাব দিলেন যে আপনি সাময়িকভাবে এই বিষয়কে মেনে নিয়ে জুলুম থেকে মুক্তি লাভ করুন। যে ব্যক্তি প্রস্তাব পেশ করেছিল আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি সেই সহানুভূতিশীল ব্যক্তিটিকে কাছে নিয়ে এসে ডাকলেন এবং বললেন চালনার পর্দা সরিয়ে বাইরের দিকে তাকিয়ে যে নিচে থাকা এই সাধারণ মানুষদেরকে কি তুমি দেখতে পাচ্ছ? সেই ব্যক্তি বলল আমি দেখতে পাচ্ছি। আহমেদ ইবনে হাম্বল বললেন আমি যদি তাদের কথাকে মেনে নেই তাহলে এই সমস্ত সাধারণ ব্যক্তিরাও আমাকে অনুসরণ করবে এবং তারাও বিভ্রান্ত হবে, কারণ মানুষ আহমেদ ইবনে হাম্বলকে অনুসরণ করে। শুধু বাগদাদের লোকেরাই নয় বরং সমস্ত পৃথিবীর মানুষেরা ইলমের ক্ষেত্রে আহমেদ ইবনে হাম্বলকে অনুসরণ করে। কাজে আমি যদি কোনো একটি বিষয়ে স্বীকৃতি প্রদান করি, আমারই একটি কথার মাধ্যমে সমস্ত লোকেরা বিভ্রান্ত হয়ে যাবে। সুতরাং এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কীভাবে একজন আলেমের একটি ভুল একটি উম্মাকে একটি জাতিকে বিভ্রান্ত করতে পারে, পথভ্রষ্ট করতে পারে। দ্বিতীয়, ওমর ইবনে খাত্তাব বলেছেন যে একজন মুনাফিক তার সম্পর্কে, একজন মুনাফিক যে কোরআনের জ্ঞান রয়েছে, কোরআন সম্পর্কে জানে, কোরআনের আয়াতের উদ্ধৃতি প্রদান করতে পারে এবং সেগুলোর বিভিন্ন রকম ব্যাখ্যা প্রদান করতে পারে, সে যদি তার মধ্যে অশুভ ইচ্ছা থাকে সে আয়াতগুলোকে এবং ব্যাখ্যাগুলোকে অপব্যাখ্যা করার মাধ্যমে, যুক্তিতর্ক সৃষ্টি করার মাধ্যমে মানুষদেরকে সে বিভ্রান্ত করার ক্ষমতা রাখে। একজন সাধারণ মানুষ একজন মুনাফিকের ব্যবহার করা আয়াতকে কোন উদ্দেশ্যে কীভাবে ব্যবহার করা হচ্ছে সেটাকে অনেক ক্ষেত্রে সে ধরতে পারবে না, কাজেই তার ফিতনা খুবই মারাত্মক। তৃতীয়ত, ওমর ইবনে খাত্তাব বলেছেন একজন পথভ্রষ্ট ইমাম সম্পর্কে, এখানে ইমাম অর্থে যা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে নেতা পর্যায়ের ব্যক্তিত্ব, যারা মানুষদেরকে নেতৃত্ব প্রদান করে থাকেন। কারণ এই উক্তিতে শুরুতেই ওমর ইবনে খাত্তাব একজন ধর্মীয় নেতাকে বলেছেন, আলেম সম্পর্কে বলেছেন, কাজেই পরবর্তীতে যখন আবার ইমামের প্রসঙ্গ এসেছে ওলামায়ে কেরাম তারা বলেছেন সম্ভবত এটা রাজনৈতিক বা প্রশাসনিক যারা নেতা তাদেরকে ওমর ইবনে খাত্তাব বুঝিয়েছেন। এই ধরনের নেতারা যখন পথভ্রষ্ট হয়ে যান, তারা নানা রকমের শক্তি প্রয়োগ করেন এবং মানুষদের সঙ্গে প্রতারণা করে থাকেন, তারাও ইসলামকে ধ্বংস করে থাকেন, এই দিনের ক্ষতি করে থাকেন। আবার বিপরীত দিক থেকে যদি তারা নেককার হয়ে থাকেন, তাহলে একজন ইমাম, একজন আলেম, একজন উলামা, তারাই মানুষদের সবচেয়ে বেশি উপকার করতে পারেন এবং এই দিন ইসলামের সবচেয়ে বেশি উপকার করতে পারেন। সুতরাং এই সকল গুরুত্বপূর্ণ সামাজিক অবস্থানে থাকা ব্যক্তিরা হয় আমাদের অনেক বেশি উপকার করবে অথবা অনেক বেশি ক্ষতি সাধন করবে। কাজেই কারা এই সমস্ত পদে রয়েছেন সেখানে তাদেরকে নিয়োগ করার ব্যাপারে আমাদের খুবই সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। এবং এর মাধ্যমে আমরা আমাদের আজকের পর্ব সমাপ্ত করছি। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব, আমরা জানার চেষ্টা করব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালের একটি কঠিন বছর সম্পর্কে, যেই বছরটি ইতিহাসে পরিচিত দুর্ভিক্ষের বছর হিসেবে। এবং সেই বছরেই আরও একটি কঠিন পরীক্ষা মুসলিমদের উপর এসেছিল, একটি মহামারী প্রাদুর্ভাব ঘটেছিল, প্লেগের কারণে বহু মুসলিম তারা মহামারীতে মৃত্যুবরণ করেছিলেন। সেই বিষয়গুলো সম্পর্কে আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।